মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, পরের ভূত ছাড়াই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। শোনো কারেও যদি ভূতে ধরে, কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর করে, কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর করে। শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। মোরা আসবো দুজনায়, মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, দুজনায়, দুজনায়, দুজনায়।